জয় দিন জয় একাকি তার বিহনে কেমনে বলো থাকি জয় দিন জয় একাকি তার বিহনে কেমনে বলো থাকি ভালোবাসার অন্তরে অভিমানকে দে মরে ওই বুকেতে দুঃখ বেঁধে রাখি জয় দি ভালোবাসায় অন্তরে অভিমানকে দে মরে ও বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দিন স্বপ্ন একে যাবে ভালোবাসায় অন্তরে অভিমানকে দে মরে ওই বুকেতে দুঃখ বেঁধে রাখি জয় দিন জয় একাকি তার বিহনে কেমনে বলো থাকি যায় দিন যায় একাকি তার বিহনে কেমনে বলো থাকি ভালোবাসায় অন্তরে অভিমানকে দে মরে ওই